لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام سرد يا شبابك হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধু সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের সূরায়ে মায়েদা সূরায়ে মায়েদা তিন নম্বর আয়াতের শেষের দিকে একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। তিলাওয়াত করি তো আয়াত সূরায়ে মায়েদা তিন নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাযিল করেছিল। কোন ঘটনা উপলক্ষে যদি কুরআনের কোন আয়াত নাযিল হয় তাহলে সেই ঘটনাকে উক্ত আয়াতের শানে নুজুল বলা হয়। কাজেই যে ঘটনা উপলক্ষে আল্লাহ সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াত নাযিল করলেন এই ঘটনাটাই উক্ত আয়াতের শানে নুজুল। ঘটনাটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের। ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজ্জ নামে একটা উল্লেখযোগ্য ঘটনা। ওই ঘটনাটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজ্জ বলা হয়। মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 63 বছর ছিলেন। এই 63 বছরের শেষ প্রান্ত আল্লাহ রাসূল জীবনের যে শেষ হজ পালন করেছিলেন, এই হজ পালন করার পরবর্তী 3 মাসের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এজন্য ওই হজটাকে মহানবীর বিদায় হজ বলা হয়। যেহেতু এই হজ পালনের পরবর্তী কিছুদিনের মধ্যেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, এজন্য রাসূলের সেই হজটাকে বিদায় হজ বলা হয়। এই হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। হজের মধ্যে 3টা ফরজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হল জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে থাকা। এটাকে হজের পরিভাষায় উকুফে আরাফা বলা হয়। ঘটনাক্রমে কোন বৎসর যদি এই তারিখটা, যে তারিখে আরাফার ময়দানে থাকতে হয় হাজিরকে, এই তারিখটা যদি কোন বৎসর শুক্রবার হয়, তাহলে ওই বৎসর যারা হজ করে তারা একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় ওই তারিখটা শুক্রবার ছিল। কাজী আল্লাহ রাসূল নিজেও জীবনের শেষ হজ একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পাইলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা এই হজে শরীক ছিলেন তারা সবাই একটা হজের দ্বারা 70টা করে সওয়াব পাইলেন। এই আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানরত ছিলেন, আরাফার ময়দানের এক পাশে খুব ছোট কাটো একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম জবালে রহমত, রহমতের পাহাড়। এই পাহাড়ের যত বেশি নিকটে থাকা যায় ততই বেশি বরকত পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজে উকুফে আরাফার সময় এই রহমতের পাহাড়ের নিকটবর্তী ছিলেন। এমত অবস্থায় আসরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে একটা মহামূল্যবান ভাষণ দিয়েছিল। ওইটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ বলা। দশম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে হজ আদায় করতে গিয়া আল্লাহর রাসূল আরাফার ময়দানে অবস্থান করার সময় আসরের সময় নিজের বাহনের পিঠে আরোহিত অবস্থায় হজে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ বলা। এই ভাষণের দিন তারিখ সনটা আপনাদের এখান থেকে স্মরণ রেখে যেতে হবে। তেলাওয়াতকৃত আয়াতের তফসির বোঝাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তফসির বোঝার জন্য মহানবীর বিদায় হজের ভাষণের দিন তারিখ সন মনে রাখতে হবে। এই জন্য আমি আবারও বলছি, মহানবীর বিদায় হজের ভাষণের দিন ছিল শুক্রবার, সময় ছিল আসরের সময়, তারিখ ছিল দিল হজ মাসের নয় তারিখ, সন ছিল দশম হিজরি সন। দশম হিজরি সনের দিল হজ মাসের নয় তারিখ শুক্রবার আসরের সময়। এই কথাটা মনে না রাখলে যে আয়াত তিলাওয়াত করেছি এই তিলাওয়াতের অংশের প্রথম শব্দটার অর্থই বুঝবেন। এই তারিখটা মনে রাখলে ওই আয়াতের মধ্যে যে প্রথম শব্দটা আমি তিলাওয়াত করছি তার অর্থ বুঝে আসবে। একটু দয়া করে বলবেন মহানবীর বিদায় হজের ভাষণের সন কোনটা? দশম হিজরি সন। মাস কোনটা? দিল হজ মাস। তারিখ? নয় তারিখ। বার? শুক্রবার। সময়? এই ভাষণের মধ্যে, ভাষণের শুরুতেই আল্লাহর রাসূল সমস্ত মুসলমানদের এক উদ্দেশ্য করে বলেন, সাবধান, নারীদের সাথে সদ্ব্যবহার, নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা মহানবীর বিদায় হজের ভাষণে সর্বপ্রথম বলছে। মহানবীর বিদায় হজের ভাষণের প্রথমেই কার অধিকারের কথা বলেছিল? নারীদের অধিকার। যারা ইসলাম ধর্ম জানে না, যারা ইসলাম ধর্ম বুঝে না, এরা জানে না ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার এবং মর্যাদা দিয়েছে। যাদের জানা নাই, যাদের বুঝে আসে না, তাদের মহানবীর বিদায় হজের ভাষণ করা দরকার, জানা দরকার, বোঝা দরকার। ভাষণের শেষের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, হাল বাল্লাকতুকুম, আল্লাহ আমার কাছে যা কিছু নাযিল করেছিলেন আমি সবগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন, পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, তোমার বান্দারা স্বীকার করতেছে যে তুমি আমার কাছে যা কিছু নাযিল করেছ সবগুলি আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওনার যদি এত দূরে দূরে মোবাইলে আলাপ করতে হয় তাহলে একটু দূরে গেলে ভালো হয়, ওনার এই এত দূরে দূরে মোবাইলের আলাপে আমার ডিস্টার্ব হয়। রাসূল একবার সাহাবায়ে কেরামদের সাক্ষী করলেন, আল্লাহর নাযিল করা সবগুলি কথা তিনি পৌঁছে দিয়েছেন। আবার আল্লাহকে সাক্ষী করলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার সব কথা আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। কেন রাসূল এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়া নিজের উম্মতকেও সাক্ষী রাখলেন, আল্লাহকেও সাক্ষী রাখলেন? তার কারণ হল, ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত নাযিল করে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে যা কিছু নাযিল করি সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন, একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনাকে রাসূল বানাইয়া যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব আদায় হবে না। কথাটা কি নর্মাল না শক্ত? আল্লাহ যত কথা রাসূলের কাছে নাযিল করেছেন এর মধ্যে একটা কথাও পৌঁছাবার বাকি থাকলে রাসূল বানাইয়া যে দায়িত্ব দেওয়া হইল সেই দায়িত্ব পালন হবে না। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজের বাসনের শেষের দিকে একবার সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহর সবগুলি কথা তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি কিনা। তারা সাক্ষী দেওয়ার পরে আল্লাহর রাসূল নিজে আল্লাহকে সাক্ষী করলেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার আমার কাছে তোমার নাযিল করা সবগুলি কথা তোমার বান্দাদের কাছে আমি আমি পৌঁছাইয়া দিয়েছি। এই অবস্থায় আল্লাহ তাআলা আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাযিল করেছে। এই হলো আয়াতের শানে নবী। যখন রাসূল একবার নিজের উম্মতকে সাক্ষী করলেন আবার আল্লাহকে সাক্ষী করলেন, তখন এইটাকে কেন্দ্র করে আল্লাহ সূরা মায়েদা 3 নম্বর আয়াত নাযিল করেছে। আয়াতটা অনেক লম্বা, এর মধ্যে আমি শেষের দিকে একটা অংশ তিলাওয়াত করেছি। আমি যে অংশটা তিলাওয়াত করেছি এই অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন আগের কথাগুলি বুঝছেন, আপনারা একটু দয়া করে বলুন, আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণে। আজকে বলতে মহানবীর বিদায় হজের ভাষণ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দিন আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে এই আয়াতের তফসির থেকে আজকে আমাদের তিনটা কথা বিস্তারিতভাবে আলোচনা করা বুধবার বোঝাইবার চেষ্টা করা দরকার। একটা হল আল্লাহ বললেন আজকে, এই আজকে বলতে কোন দিন, এর অনেকটাই আলোচনা হয়ে গেছে। আরেকটা হল আল্লাহ বলেন আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিয়েছি। আরেকটা কথা হল তোমাদের দিন, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকে। আজকে বলতে কোন দিন বুঝায়, দিন বলতে কি বুঝায়, আর পরিপূর্ণ বলতে কি বুঝায়, এই তিনটা কথা আলোচনা করছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাগুলির মধ্যে তিনটা কথার বিশ্লেষণ, তিনটা কথার তফসির আলোচনা হবে আজকে। আজকে বলতে কোন দিন বুঝায়, তোমাদের দিন বলতে কি বুঝায়, আর পরিপূর্ণ করে দেওয়া বলতে কি বুঝায়। এই কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে, ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। তার কারণ এই আয়াতটা আল্লাহ নাযিল করেছেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কতদিন আগে? 3 মাস। অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আর মাত্র 9 দিন বাকি থাকা অবস্থাতে ও আল্লাহ আরেক আয়াত নাযিল করেছে। সেই আয়াতটা হল وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওই দিন তোমাদের প্রত্যেকের যার যার কর্মফল ভোগ করতে হবে। যারা দুনিয়াতে অপরাধ করবে, গুনাহ করবে, তওবা করবে না, নিজেদের সংশোধন করে নিবে না, এদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জুলুম হিসাবে নয়, নিজের পাপের কর্মফল হিসেবে। এই আয়াতটা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 9 দিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াত কতদিন আগে নাযিল হইল? 3 মাস আগে। আর কিয়ামতের হিসাব নিকাশের বয়ান করে রাখো, এই আয়াতটা কদিন আগে নাযিল হইল? 9 দিন। 3 মাস আগে যে আয়াত নাযিল হইল সেই আয়াতে আল্লাহ বলে দিলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে 9 দিন আগে যে আরেক আয়াত নাযিল হইল, এই আয়াতটা দিনের ভিতরে না বাইরে? তা জটিল প্রশ্ন আছে, এটার মীমাংসা বোঝার জন্য কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। 3 মাস আগে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এর আরো 11 সপ্তাহ পরে, কত সপ্তাহ? 11 সপ্তাহ পরে বলেন, কিয়ামতের হিসাব নিকাশের বয়ান করে রাখ। 11 সপ্তাহ পরে যে আয়াতটা নাযিল করলেন, সে আয়াতটা দিনের ভিতরে না ভাই? যদি ভিতরে হইয়া থাকে তাহলে ওইটা নাযিল হইবার আগে দিন পরিপূর্ণ হয়েছিল কিভাবে? আর ওই আয়াতটা যদি দিনের বাইরে হয়ে থাকে তাহলে কোরআনের কিছু আয়াত কি আমাদের ধর্মের বাইরে আছে? কাজেই ভিতরে বললে এক প্রশ্ন, বাইরে বললে আরেক প্রশ্ন। দাঁড়ায় কি না দাঁড়ায় না? এর মীমাংসার জন্য দিন বলতে কি বুঝায়, দিন কাকে বলে, এই প্রশ্নের জবাবটা আগে পরিষ্কার করে নেওয়া দরকার। দিন কারে বলে এই প্রশ্নের জবাব পরিষ্কার না হওয়া পর্যন্ত, 3 মাস আগেই যদি আমাদের দিন পরিপূর্ণ হইয়া গেল তাহলে 3 মাস পরে আবার যে আয়াত নাযিল হইল সেই আয়াত দিনের ভিতরে না বাইরে, এই প্রশ্নের জবাব বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা দিন শব্দের ব্যাখ্যাটা বুঝব, দিন শব্দের তফসীর না। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দ ব্যবহার করছেন, একটা দুটি আয়াতে নয়, বহু আয়াত। কিন্তু লক্ষ্য করার ব্যাপার হল কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দটাকে একই অর্থে ব্যবহার করেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। বুঝে থাকলে বলেন, দিন শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করা হয়েছে না বিভিন্ন? বিভিন্ন। এর মধ্যে সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কুরআনের যে আয়াতে ব্যবহার করেছেন, এই আয়াতটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। বোঝাটা কে একটু দয়া করে বলুন, সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কোন সুরার প্রথম নম্বর আয়াতে ব্যবহার করেন? সুরা ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটা কর্মফল অর্থে ব্যবহার করেছেন, কর্মফল দেওয়ার দিন, কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলছেন। কারণ কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়ার জীবনের সকল কর্মের ফল দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলেছেন। এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে, বুঝে থাকতে বলুন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। কারণ কিয়ামতের দিন সকল মানুষকে আপন আপন কর্মের ফল ভোগ করতে হবে, এই কথার ইয়াকিন যে কিয়ামতের দিন আমার জীবনের সকল কাজের ফল আমাকে ভোগ করতে হবে, এই কথার ইয়াকিন যার অন্তরে থাকে না সে কোন অপকর্ম করতে ভয় পায় না। যার অন্তরে এই কথার ইয়াকিন থাকে যে কিয়ামতের দিন আমার সকল কর্মের ফল ভোগ করতে হবে, সেই ব্যক্তি কোন অপকর্ম করার সাহস করতে পারে না। কথাটা বুঝতে পারছেন না? আপনাদের কি বিশ্বাস হয় কি আমাকে দিন আমাদের সকল কাজের ফল ভোগ করতে হবে? বরং আল্লাহ আয়াতে বলেন মাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারাহ। দুনিয়াতে যারা বিন্দু মাত্র ভালো কর্ম করবে এটার ফল সে হাসরের মাঠে দেখতে পাবে। দুনিয়াতে যারা বিন্দু মাত্র খারাপ কাজ করবে এইটার শাস্তিও সে হাসরের মাঠে পেয়ে যাবে। কাজেই মানুষ দুনিয়ার জীবনে যত কর্ম করুক তার ফল তাকে হাসরের দিন কিয়ামতের দিন ভোগ করতেই হবে। এই জন্য সূরাতুল ফাতিহা 3 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নামে ঘোষণা করেছেন এবং দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন আমাদের সকল কাজের ফল ভোগ করতে হবে এই কথার বিশ্বাস অন্তরে থাকলে খারাপ কর্ম করার সাহস থাকবে? বুঝে থাকে বলুন তো, যারা দুনিয়াতে গুনার কাজ করে অবাধে এদের অন্তরে কর্মফল দেওয়ার দিনের ভয় আছে? কর্মফল দেওয়ার দিনের ভয় যাদের অন্তরে থাকে তারা খারাপ কর্ম করার সাহস করতে পারে না। খারাপ কর্ম করার দুঃসাহস যারা করে তাদের অন্তরে কিয়ামতের দিনের ভয় থাকে। এই ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা জীবনের একটা চমৎকার ঘটনা আছে, এই বিষয়টা পরিষ্কারভাবে দিবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার নাম শুনলে সারা দুনিয়া কাঁপত, এত বড় শক্তিশালী শাসনকর্তা ছিল। কিন্তু এত সাদা সিধাভাবে চলাফেরা করতেন তারে দেখলে আগের থেকে যারা চিনে না এরা কল্পনাও করতে পারতো না নীল সেই মত, এত সাদা সিধাভাবে চলা করতেন। তিনি এক সময় কোথাও সফরে যাচ্ছিলেন, মরুভূমির মধ্যখানে রাস্তা চলতে চলতে পেটে খিদা লাগে, সাথে খাওয়ার কিছু ছিল না। দেখেন মরুভূমির মধ্যখানে একটা ছাগলের রাখাল, একদল একপাল ছাগলের রাখালি করে, এর মধ্যে থেকে রাখালটা একটা ছাগলের দুধ দোহন করল এবং নিজে পান করল। খলিফা উমর সেই ছাগলের রাখালকে বললেন, ভাই তোমার আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও। রাখাল বলে, মুসাফির, রাখাল তো আর খলিফা উমর ছিলেন না, রাখাল মুসাফির হিসাবে ছিলেন। রাখাল বলে, মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি বেতন ভুগী রাখাল, মালিক আমাকে বেতন দেয়, এর বিনিময়ে আমি রাখালি করি, আমি যে দুধ পান করছি এটাও আমার বেতন, কাজেই তোমাকে আমি কোন ছাগলের দুধ দিতে পারবো না, কোন মুসাফিরকে দুধ পান করাবার পারমিশন আমার মালিকের নাই। এই কথা শুনে খলিফা উমর বললেন, ভাবলেন যে তোমার কথায় তো মনে হয় শেষ বিচারের ভয় তোমার অন্তরে আছে, কিন্তু সত্যই তোমার অন্তরে শেষ বিচারের ভয় আছে কিনা আমার পরীক্ষা করতে হবে। উমর ভাবলেন এই ছাগলের রাখালকে পরীক্ষা করার জন্য, উমর বললেন, আরে রাখাল একটা কথা শুনো, তোমার পালের একটা ছাগল আমার কাছে, দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাইলা, আমি একটা ছাগলের মালিক হইলাম আর দুধ পান করে আমার খিদা নিবারণ করলাম, মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল বাগে খেয়ে ফেলে, তখন ছাগলের সেই রাখাল মুসাফির বেশি কমি খলিফা উমরের বিরুদ্ধে ঠিক হয়ে গেল, বলে এই বেটা রাখাল, আমার মালিক আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি একটা ছাগল বাগে খেয়ে ফেলছে এক সবার বিশ্বাস করবে, কিন্তু তুই আমাকে বল কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব। ঘটনা বুঝে থাকলে বলুন, এই ছাগলের রাখালকে একটা ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাত করার অপকর্ম থেকে কোন বাহিনী ফিরাইল, কোন পুলিশ ফিরাইল, কোন দান্ডা ফিরাইল, কোন সরকার ফিরাইল, না শেষ বিচারের ভয় ফিরাইল। তাহলে সকল প্রকার অপরাধ, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, সকল প্রকার পাপাচার, দুরাচার, গুনাহ, এইগুলি থেকে মানুষকে ফিরাইতে পারে কোন জিনিস, শেষ বিচারের ভয়। এই কথা বুঝাই আল্লাহ সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, সারা জীবনের সকল কাজের কর্মফল দেওয়ার দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, কোরআনে সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন কর্মভক্তিকে আপনাদের স্মরণ রাখতে হবে। অনেকগুলি প্রশ্ন আমরা পিছনে ফেলে এসেছি, সবগুলির জবাব সামনে আসতেছে। কোন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন স্মরণ না রাখলে প্রশ্নগুলির জবাব বুঝতে পারবে। তাই একটু দয়া করে বলুন, সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করেছেন, কর্মবল। তারপরে দেখুন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, আবার আসলো কিনা দিন শব্দ, এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেনি। এখানেও যদি দিন শব্দের অর্থ করেন আপনি কর্মফল, তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় হাসরের দিন মানুষের কর্মফল দিতে জবরদস্তি করা হবে না, কাউকে দূরে কর্মফল দেওয়া হবে না। অথচ এই অর্থটা সঠিক নয়, সমস্ত পাপীদেরকে হাসরের মাঠে কর্মফল দূরেই দেওয়া হবে, কোন পাপি খুশি মনে হাসরের মাঠে তার কর্মফল দিতে রাজি হবে না। বুঝে থাকে বলুন, হাসরের মাঠে পাপিষ্টরা তাদের কর্মফল খুশি মনে নিবে না, দূরেই দেওয়া হবে। তাহলে লাইক রাহাফিক দিনে যদি দিন শব্দের অর্থ বলেন কর্মফল, তাহলে অর্থ দ্বারায় কর্মফল দিতে কাউকে দূর করা হবে না, অথচ কর্মফল পাপিষ্টদেরকে দূরেই দেওয়া হবে। কাজেই লাইক রাহাফিক দিন আয়াতের মধ্যে দিন শব্দের অর্থ কর্মফল নিলে বড় হবে। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেন, তাহলে এখানে দিন শব্দ হবে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার, কর্মফল অর্থ বোঝাবার জন্য নয়। তাহলে এখন আয়াতের অর্থ দাঁড়াইল ধর্মের ব্যাপারে জোর চলবে না, দুনিয়ার জীবনে সারা দুনিয়ার সমস্ত মানুষ যার যার ধর্ম পালনে সঠিক, যে হিন্দু ধর্ম পালন করে তাকে সেই ধর্ম ছাড়তে বাধ্য করা যাবে না, যে ইহুদি ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, যে খ্রিস্ট ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, যে ইসলাম ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। এই হল লা ইকরাহা ফি দ্বীন আয়াতের মর্ম। এখানে ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই, কর্মফলের ব্যাপারে জবরদস্তি নাই নয়, ধর্ম পালনের ব্যাপারে জবরদস্তি নাই। প্রত্যেক মানুষ দুনিয়াতে যার যার ধর্ম পালনে যাবে, এই কথা ভাবো। এবার বুঝে থাকলে একটু দয়া করে বলেন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন লা ইকরাহা ফি দ্বীন, এখানে দ্বীন অর্থ ধর্ম, তাহলে আয়াতের অর্থ কি হল ধর্মের ব্যাপারে বাধা দেয়, কোন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাধা দেয়। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা, তাহলে কি সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মই আল্লাহর পছন্দসই? তাই যদি হয় তাহলে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, একমাত্র ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দসই করে নিলাম। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন কোন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা, যে সমস্ত ধর্মাবলম্বীকেই যদি যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, বাধা দেওয়া যায় না, তাহলে আপনি সবগুলি ধর্ম পছন্দ করবেন না কেন? শুধু একটা ধর্ম পছন্দ করবেন কেন? আর একটা ধর্মই যদি পছন্দ করবেন, অন্য ধর্ম যদি আপনি পছন্দ করবেন না, তাহলে সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাবটা সহজে বুঝতে পারবো আমরা একটা উদাহরণের ব্যঙ্গে। কোন পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে লিখতে বাধা দেওয়ার কোন নিয়ম আছে? নিয়ম নাই, ভুল লেখলেও লেখার স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য কি? এর দ্বারা সে পাশ করবে? তাহলে তো প্রশ্ন এখানেও আসে, যে লেখার দ্বারা পাশ করবে না, এই লেখার স্বাধীনতা দেওয়া হইল কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল তাহলে পাশ করতে দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানাইছেন, গোটা দুনিয়াটা একটা পরীক্ষার হল, সমস্ত মানুষ এই পরীক্ষার হলের পরীক্ষার্থী, সমস্ত মানুষই পরীক্ষার হলের। সুতরাং এখানে তুমি শুদ্ধ ধর্ম পালন করলে যেমন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে, ভ্রান্ত ধর্ম পালন করলেও স্বাধীনতা দেওয়া হবে। এটা পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার নিয়ম নাই। পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লিখলেও বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। ধর্ম সবগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে না পরীক্ষার নিয়ম রক্ষার কারণে? এই কথাটা অনেক লোকে ভুলে যাওয়ার কারণে অনেক লোকের চিন্তা চেতনা ধ্যান ধারণা ভ্রান্ত হইয়া যায়। এই কথাটা না জানার কারণে, এই কথাটা না বুঝার কারণে অনেকে মনে করে যেহেতু আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন তাতেই সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন কখনো নয়, স্বাধীনতা দিয়েছি শুধুমাত্র পরীক্ষার নিয়ম রক্ষার জন্য। আমার পছন্দ সেই ধর্ম একমাত্র ইসলাম। এবার প্রশ্ন জাগে আরেকটা, দুনিয়াটাকে যে আল্লাহ পরীক্ষার হল বানাইলেন, আর আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন, আমরা সত্য ধর্ম পালন করি না ভ্রান্ত ধর্ম পালন করি, পরীক্ষার জন্য পাঠাই। এই কারণে শুদ্ধ ধর্ম পালন করলে যেমন বাধা দেওয়ার নিয়ম নাই, ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। তাহলে নামাজ পড়াও তো ধর্মের কাজ, রোজা রাখাও তো ধর্মের কাজ। কেউ নামাজ না পড়লে তাকে নামাজ পড়ার জন্য চাপ দেওয়া হবে কেন? কেউ রোজা না রাখলে তারে রোজা রাখার জন্য চাপ দেওয়া হবে কেন? এই প্রশ্ন তো আসতে পারে। ধর্মের ব্যাপারে যেহেতু আল্লাহ সমস্ত মানুষকে স্বাধীনতা দিয়েছেন তাকে নামাজ পড়াও তো ধর্মের কাজ, নমাজ পড়া না পড়ার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয় না কেন? নমাজ না পড়লে চাপ দেওয়া হয় কেন নমাজ পড়ার জন্য? রোজা না রাখলে রোজা রাখার জন্য চাপ সৃষ্টি করা হয় কেন? এই প্রশ্নের জবাবটাও একটা উদাহরণের মাধ্যমেই আমরা সহজে করতে পারি। ইসলামের বিধানে একটা সাবালেগা নারী যে কোন একজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার অধিকার রাখে কিনা, সাবালেগা নারী যদি স্বেচ্ছায় স্বামী রূপে গ্রহণ না করে, সারা দুনিয়ার সমস্ত লোকে জুড়ে তারে কোন পুরুষের কাছে বিয়া দিলে ইসলামের বিধান মতে বিয়া হবে। নারী যদি সাবালেগা হয় কোন পুরুষটারে সে স্বামী রূপে গ্রহণ করবে না করবে, সম্পূর্ণতাকে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়। যে পুরুষটাকে সে স্বামী রূপে গ্রহণ করতে চায় না, সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে জুড়ে ওই নারীটাকে ওই পুরুষের কাছে বিয়া দিলেও ইসলামের বিধান মতে বিয়া হবে না। কিন্তু সে যখন নিজের ইচ্ছা মতে একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে নিবে, একটা পুরুষকে যখন নিজের ইচ্ছায় স্বামী হিসাবে গ্রহণ করে নিবে, এখন এই স্বামীর গর করবে কি না করবে না এই ব্যাপারেও তার স্বাধীনতা থাকবে? থাকবে? তুমি নিজের ইচ্ছায় তাকে স্বামী রূপে গ্রহণ করেছ, এখন তার গর করতে তুমি বাধ্য। ঠিক তেমনি ভাবে তোমরা নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন তোমরা ইসলামের বিধান পালন করতে বাধ্য। কথা বুঝলেন কিনা? বুঝলেন কিনা? তাহলে নমাজ পড়া না পড়ার ব্যাপারে আমি স্বাধীন ছিলাম, আমি স্বাধীন না ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন? হ্যাঁ, একজন হিন্দু ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন, একজন ইহুদি ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন, একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন। কিন্তু যে ইসলাম গ্রহণ করে ফেলল সে ইসলামের বিধান পালন করা না করার ব্যাপারে স্বাধীন নয়। তুমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এবার ইসলামের বিধান পালন করতে তুমি বাধ্য। যেমন ভাবে একটা নারী যতক্ষণ পর্যন্ত পর্যন্ত কোন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত কাকে গ্রহণ করবে কাকে করবে না এই ব্যাপারে সে স্বাধীন। কিন্তু একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে ফেলার পর তার গর্ব করা না করার ব্যাপারে তার স্বাধীনতা থাকে না। তেমনিভাবে কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার পর এর বিধান পালন করা না করার কোন স্বাধীনতা থাকে না। বাধ্যতামূলক মুসলমানদের বাধ্যতামূলকভাবে ইসলামের বিধান পালন করতে হবে। কথা বুঝে থাকে এবার একটু দয়া করে বলুন, একজন খ্রিস্টানকে বাধ্যতামূলক ভাবে পাঁচ বেলা নামাজ পড়তে হবে কেন? পাঁচ বেলা নামাজ পড়া এটা ইসলামের বিধান, সেই ইসলাম গ্রহণই করে নাই পাঁচ বেলা নামাজ পড়বে কেন? হ্যাঁ স্বাধীনতা, ইসলাম গ্রহণই করে নাই এখনো, সুতরাং ইসলামের বিধান তার উপর বর্তায় না। পাঁচ বেলার নামাজ পড়া যে ইসলামের বিধান অমুসলমানের উপর বর্তায় না মুসলমানের উপর বর্তায়? সুতরাং একজন ইহুদিকে পাঁচ বেলা নামাজ পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, একজন খ্রিস্টানকে পাঁচ বেলা নামাজ পড়ার জন্য চাপ দেওয়া যাবে না, একজন বৌদ্ধকে রমজান মাসে রোজা রাখার জন্য চাপ দেওয়া যাবে না, একজন হিন্দুকে ঈদুল আজহায় কুরবানি করতে চাপ দেওয়া যাবে না। কেন? এইগুলি ইসলামের বিধান, সে এখনো ইসলাম গ্রহণই করে নাই, সুতরাং ইসলামের কোন বিধান তার উপর বর্তায় না। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছে এরা পাঁচ বেলার নামাজ বাধ্যতামূলকভাবে করতে হবে, রমজানের রোজা বাধ্যতামূলকভাবে রাখতে হবে, ইসলামের বিধানগুলি বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। দুইটা ক্ষেত্রের ব্যবধান পরিষ্কারভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আল্লাহ ফকরাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জোর চলবে না, অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সামান্য রকমের বল প্রয়োগ করা চলবে। তফসিরের কিতাবে একটা ঘটনা লেখা আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাধনা বলেন, হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উমরের শাসিত দেশের একটা নাগরিক একটা বৃদ্ধ মেয়ে লোক খ্রিস্টান ছিল। হযরত উমর বললেন, হে খ্রিস্টান মেয়ে, তুমি অনেক বৃদ্ধ হয়ে গেছ, কোন দিন মারা যাবে বলা যায় না, তুমি এর আগে আগে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। উমরের দেশের নাগরিক, উমর শাসনকর্তা, আর এই নারীটা উমরের দেশের একজন পাবলিক। উমর বললেন, তুমি মুসলমান হয়ে যাও। নারীটা বলল, কেন? আমার বাবা ছিল খ্রিস্টান, আমার দাদা ছিল খ্রিস্টান, আমার পরদাদা ছিল খ্রিস্টান, আমার 14 পুরুষ ছিল খ্রিস্টান, আমি মুসলমান হব কেন? আমি খ্রিস্টান অবস্থায় মরতে চাই। উমর আর কোন কথাই বললেন না। দেশের প্রধান শাসনকর্তা উমর, আর বিদ্যা মেয়েটা একজন সাধারণ নাগরিক। উমর কি ইচ্ছা করলে বলতে পারতেন না, তুই মুসলমান না হইলে তোকে জেলখানা দেব? বলতে পারতেন কিনা? কিন্তু কোনো কথাই বলি কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ভিন্ন ধর্মাবলম্বীকে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিতে পারো, বল প্রয়োগ করতে পারো না, চাপ সৃষ্টি করতে পারো। উমরের ঘটনার থেকে কি বুঝলেন? ইসলামের সূচনা কাল থেকেই মুসলমানরা অমুসলমানদেরকে ইসলাম কবুল করার জন্য বল প্রয়োগ করেছে, না আল্লাহ প্রদত্ত স্বাধীনতা দিয়েছে? এতটুকু কথা পরিষ্কার বুঝলেন তো? এখন একটা জটিল প্রশ্ন আছে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ 10 বছরে 66 যুদ্ধ পরিচালনা করলেন কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের শেষ 10 বছরে কতটা যুদ্ধ পরিচালনা করেছেন? 23 যুদ্ধের মধ্যে নিজে সেনাপতি অবস্থায় উপস্থিত রয়েছে, আর 43 যুদ্ধে নিজে অংশগ্রহণ করতে না পেরে তার পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করে দিয়েছে। 23 এবং 43, 66 যুদ্ধ, আল্লাহ রসুল জীবনের শেষ 10 বছরে 43 যুদ্ধ পরিচালনা করেছে। ও মুসলমানকে ইসলাম গ্রহণ করা করার জন্য যদি সামান্যতম বল প্রয়োগ করা কোরআনে নিষেধ থাকে, তাইলে মোহাম্মদ রাসূলুল্লাহ 66টা যুদ্ধ কার বিরুদ্ধে করলেন কেন করলেন? এই প্রশ্নের জবাব খুব পরিষ্কার ভাবে সব মুসলমানের জানা থাকা দরকার। কারণ এই কারণটা যারা জানে না, এরা বলতে চায় গায়ের জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে, তাই ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। এই অপবাদ ইসলামের বিরুদ্ধে রটানো হয় কিনা? কাজে এই অপবাদ সত্যই যদি আপনারা এই দোষে দোষী না হইয়া থাকেন, আপনারা গায়ের জুড়ে অমুসলমানকে মুসলমান বানান, এই দোষ যদি এই দোষে যদি সত্যি আপনারা দোষী না হইয়া থাকেন, তাহলে আপনাদের নবী 10 বছরে 66টা যুদ্ধ কেন করলেন জানতে হবে এবং বলতে হবে। এই সবগুলি যুদ্ধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যতগুলি যুদ্ধ পরিচালনা করেছেন, একটা যুদ্ধ কোন অমুসলমানকে দূরে মুসলমান বানাবার জন্য নয়, সবগুলি যুদ্ধ আল্লাহ রাসূল পরিচালনা করেছেন শুধুমাত্র সন্ত্রাস দমন করার জন্য। ইসলামের নবী 10 বৎসরে 66টা যুদ্ধ করছেন কোন অমুসলমানকে মুসলমান বানাবার জন্য, দূরে না সন্ত্রাস দমনে? এর প্রমাণ, এবার প্রমাণও বোঝা দরকার আছে। এর প্রমাণ কি? তিনি অমুসলমানকে দূরে মুসলমান বানাবার জন্য যুদ্ধ করেননি, তিনি সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ করেছেন। প্রমাণ কি? এর প্রমাণ হল 40 বৎসর বয়সের থেকে তিনি মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, 13 বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় 40 বৎসর বয়স থেকে কতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে? 13 বৎসর। কেন ইসলামের দাওয়াত দেন? একমাত্র এই অপরাধে আবু জাহাল আবু লাহাব সমাজের বড় বড় সন্ত্রাসীরা কি পরিমাণ সন্ত্রাসী হামলা নবীর উপর করেছে, নবীর নিরীহ সঙ্গী সাথী অনুসারীদের উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা করেছে, তার বিবরণ সারা রাতভর দিয়া শেষ করা যাবে। শুধু এক দুইটা ঘটনা বলি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 13 বৎসরের দাওয়াতি জিন্দেগিতে মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফ গেলেন এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। তাইফের মধ্যে বড় বড় 3 জন সর্দার ছিল, 3 জন সর্দারকে ডাকলেন, তাদের তিনি আলাপ আলোচনায় বসলেন, ইসলাম ধর্মের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ না দূরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা নিষেধ? হ্যাঁ, দাওয়াত দেওয়ার জন্য কোন ধর্মের দাওয়াত দিতে আল্লাহর আইনে নিষেধ নাই, যার যার ধর্মের যা পারো দাওয়াত। তিনজন সর্দারকে আল্লাহ রসুল একত্র করে বসলেন, দাওয়াত দিলেন। একজন সর্দার বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি। আরেকজন সর্দার বলল, সত্যই যদি আল্লাহ তোমাকে নবী বানাইয়া পাঠাইয়া থাকেন, আগে গিয়া মক্কার কুরাইশ বংশের নিজের গোষ্ঠীর লোকেরে আগে দাওয়াত দাও, তারা মুসলমান হলে পরে আমরা বদল। তৃতীয় সর্দারে বলল, আল্লাহকে তোমার মতো লোক ছাড়া আর কাউকে নবী বানাবার জন্য কোনো মানুষ পাইলেন না। এই 3 সর্দারে 3 কথা বলে নবীকে তাড়াইয়া দিল তাইফ থেকে। সাথে সাথে ওই সন্ত্রাসী ছেলে ফেলেদেরকে ডাক ডাকে বলল, মক্কা থেকে একটা পাগল ছেলে আসে, ওই পাগলটাকে নিয়ে তোমরা একটু মস্তানি করো, একটু সন্ত্রাস করো। 3 সর্দারের লেলাইয়া দেওয়া সন্ত্রাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফ থেকে মক্কায় ফিরে যাবেন যেই রাস্তায়, সেই রাস্তার দুই পাশে লাইন করে দাঁড়িয়ে গেল। দাঁড়াইয়া যার সামনে যান সেই পাথর নিয়ে ঢিল মারতে লাগল, দিলের আগাতে আগাতে যখন নবী অচল হয়ে মাটিতে পড়ে গেলেন, যাদের সামনে পড়ে গেলেন তারা হাত ধরে দূরে দাঁড় করাই না, ধাক্কা দিয়া বলল পরে থাকলে হবে না, চলতে থাকো তোমার তোমার পথে তুমি যাইতে হবে। যখন নবী চলতে থাকেন তখন গিল মারতে থাকে, যখন পরে যান তখন দূরে দাঁড় করে যাবে। এই অবস্থায় গিল মারতে মারতে মারতে মারতে নবীর সমস্ত শরীর পাথরের ঢিলে লাগাতে রকম হইয়া শরীর রক্তে লাল হইয়া শরীরের রক্ত পা ভেসে পায়ের নিচে জুতার ভিতরে পায়ের তালু এবং জুতার তলি জুড়া লেগে গেল নবীর রক্তের কারণে। শেষ পর্যন্ত নবী একটা গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল ফিরিস্তাকে পাঠাইলেন, বললেন আমার নবীকে বলো তাইফবাসীকে ব্যবহার করেছে, আমি আল্লাহ দেখেছি যদি তিনি এর প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে আমি একত্র করে সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে। জিব্রিল যখন আল্লাহর সংবাদ নবীর কাছে পৌঁছাইলেন, নবী বলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে হেদায়ত করো, এদেরকে ধ্বংস করে দিল না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কি কাজ করেছিলেন? দাওয়াত দিয়েছিলেন। ফল কি হয়েছিলেন? পাথরের দি। এই জিল নিক্ষেপটা কি সন্ত্রাস ন? কি বলে দেখি সন্ত্রাস ন? নবীর উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা তারা দীর্ঘ 13 বছর করেছে এর একটা ঘটনা বলল। আরেকদিন নবী বাজারে গেলেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সংবাদ পেয়ে আবু জেহেল দল বল নিয়া তার সন্ত্রাসী দল বল নিয়া বাজারে চলে। যখন ওই মোহাম্মদ রসুল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে, তখনই আবু জাহাল সমাদের বাজারের লোকদেরকে বলে হে বাজারের লোকেরা মুহাম্মাদের কথা শুনবা না, সাবধান মুহাম্মাদ পাগল। তিনি একা একা দাওয়াত দেন আর সদল বলে পাগল বলে ঘোষণা করে। এর দ্বারা অজিহিত যখন তার দাওয়াত বন্ধ করতে পারল না, এরা সদল বলে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে থাকে। একদল মানুষে যদি একটা মানুষের গায়ে থুক দেয় শরীর ভিজে যাবে না? এর দ্বারাও যখন দাওয়াত বন্ধ করতে পারল না, থুকে ভিজা শরীরে রাস্তার ভালু নিক্ষেপ করতে লাগে। বলুন থুকে ভিজা শরীরে ভালু নিক্ষেপ করলে তারা বলতে না কেমন হয়? এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, তখন আবু জাহাল মক্কার সন্ত্রাসীদের নেতা ছিল আবু জাহাল, মোহাম্মদ রসুল্লাহর গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারের গলিতে গলিতে টানা হয়েছে। এই অবস্থায় সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন মক্কায় মোহাম্মদ রসুল্লাহ 13 বছর। কতদিন? এই 13 বছরের সন্ত্রাসী হামলা একতরফা সহ্য করেছেন, কোনদিন টু শব্দটি করেননি, প্রতিবাদ করেননি, প্রতিশোধ নয়, বিরুদ্ধে কোন দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, যুদ্ধ নয়, লড়াই নয়, একতরফা জুলুম করে আর তিনি একতরফা সহ্য করেন। এইভাবে দীর্ঘ 13 বছরের নির্যাতন সহ্য করার ফলে যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কেন বিলাল মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত কবুল করলেন? এই অপরাধে মক্কার সন্ত্রাসীরা বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিত করাইয়া শুয়াইয়া বিশাল পাথর তার বুকে চাপা দিয়া রাখত যেন নড়াচড়া করতে পারে। এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের নাম ছিল এই সমস্ত মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। খাব্বাব কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত কবুল করলেন সেই অপরাধে গরম বালু নয়, লোহার শলা আগুনে লাল করে খাব্বাবের কোমরে চেপে ধরা হল, লোহায় পুরা লাল, আগুনে পোড়া লাল, লোহার শলার চাপে খাব্বাবের কোমরের চামড়া পুড়ে, গুস্ত পুড়ে, চর্বি গলে, গলন্ত চর্বির দ্বারা লোহার আগুন নিবল। এই অবস্থায় মক্কার মুসলমানদেরকে সন্ত্রাসীরা কতদিন অত্যাচার করল। আপনাদের কারো ইসলামের ইতিহাস জানা থাকলে, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী থাকলে বলুন, এই ১৩ বছরের জিন্দেগীতে রাসূল তাদের বিরুদ্ধে কতটা যুদ্ধ করেছিলেন? আজকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাসী মুহাম্মদ বলতে চায়, আজকে যারা এই নবীর উম্মতকে সন্ত্রাসী বলতে চায়, আজকে যারা এই নবীর ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলতে চায়, দশ বৎসরের মদনী নির্দিকিতে ৬৬টিতে যুদ্ধ করেছিলেন সেই কথা বলে, এর আগে ১৩ বৎসরের মক্কি নির্দিকিতে কি পরিমাণ সন্ত্রাসী হামলা সহ্য করেছিলেন সেই কথা বলে না কেন? এটা কি ইতিহাস দেখিয়ে দিল? এই সমস্ত নিরীহ মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ১৩ বৎসরের একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করে দাওয়াতের কাজ চালু রাখার কারণে যারা ইসলাম গ্রহণ করেছিলেন মক্কায়, তাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু। মক্কার সমস্ত সন্ত্রাসীদের বড় সর্দার আবু জাহাল বর্ষা হাতে নিয়া বৃদ্ধা মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ কারো বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করেন, কোন যুদ্ধ নাই, কোন প্রতিবাদ নাই, তারা শুধু জুলুম করেছে আর নবী এবং নবীর অনুসারীরা শুধুমাত্র সহ্য করেছেন দীর্ঘ ১৩ বছর। ১৩ বছর পর আল্লাহ হুকুম দিলেন দেশান্তর হয়ে যাও। নবী নিরীহ মুসলমানদেরকে জন্মস্থান মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, শখে সাবে রঙে না অত্যাচার সহ্য করতে পারে, সেখানে যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ১৩ বৎসরের মুক্তি জিন্দেগীতে একতরফা জুলুম সহ্য করেছেন, এখানে রাসূলের কোন রাষ্ট্র ছিল না। ইসলামের বিধানে সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব, ১৩ বৎসরের মুক্তি জিন্দেগীতে একতরফা সন্ত্রাস সহ্য করলেন, দমন করার জন্য যুদ্ধ করলেন না কেন? রাষ্ট্র নাই। ১৩ বৎসরের মদনী নির্দিকিতে ৬৬টা যুদ্ধ করলেন সন্ত্রাস দমনের জন্য, এখন যুদ্ধ করেন কেন? এখন রাষ্ট্র আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রমাণ করলেন ইসলামের বিধানে সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব। যখন রাসূলের রাষ্ট্র ছিল না তখন সন্ত্রাস সহ্য করেছিলেন, যুদ্ধ করেননি, সন্ত্রাস দমনের দায়িত্ব তার আসে নাই। যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখনই আল্লাহ আদেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল সন্ত্রাস দমন করা। ১৩ বৎসর সন্ত্রাস সহ্য করেছেন, এবার ১০ বৎসরে সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী করে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবার বলুন, সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোন মুসলমানকে ইসলাম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না। মনে আছে কথা? তবে কেন শেষ ১০টি বৎসরে মুহাম্মদ রাসূলুল্লাহ ৬৬টা যুদ্ধ করলেন? জুড়ে মুসলমান বানাবার জন্য আমরা সন্ত্রাস দমনের প্রমাণ। ১৩ বৎসর সন্ত্রাসীরা জুলুম করেছে, কোন প্রতিবাদ করেননি, তার রাষ্ট্র ছিল না। ১০ বৎসরে মুহাম্মদ রাসূলুল্লাহর একটা রাষ্ট্র ছিল, রাষ্ট্রের দায়িত্ব হল সন্ত্রাস দমন করা। এই জন্য যখন তিনি সন্ত্রাস দমনের দায়িত্বপ্রাপ্ত হলেন তখন সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে ১০ বৎসরে ৬৬টা যুদ্ধ করতে হবে। আজকের থেকে আপনাদের পরিষ্কার ভাবে স্মরণ রাখতে হবে। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা সবাই দয়া করে স্টেজে চলে আসুন, আমাদের স্যারের বিপদ আছে, প্লিজ উলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, হাফেজ, প্লিজ আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। পিছনে জায়গাও নাই, আপনার কোনো আরো প্লিজ আপনারা চলে আসুন প্লিজ। প্লিজ আপনার একটু ওলামায়ে কেরাম চলে আসুন। এবার একটু দয়া করে বলুন তো, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না দমন করে? সন্ত্রাসের সাপোর্টার নয় ইসলাম, ইসলাম সন্ত্রাস সমর্থনকারী নয়, ইসলাম হল সন্ত্রাস দমনকারী। কেমন সন্ত্রাস দমনকারী? ইসলাম সন্ত্রাস দমনের জন্য ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের শেষ দশটি বছরে 66টি যুদ্ধ পরিচালনা করেছিলেন, একটাও মুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য নয়, একটা সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করার জন্য। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন লোক কোন রকমের অবৈধ অস্ত্র নিয়ে গোপনে ন্যায়সঙ্গত ভাবে কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিয়া গোপনে বোমা হামলা মেরে মানুষ হত্যা করা দূরের কথা, মানুষের সম্পদ নষ্ট করা দূরের কথা। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার মুখের অন্যায় কথার দ্বারা যদি আরেকজন কষ্ট পায়, তুমি বোমা হামলা করবা দূরের কথা, তুমি সমাজের সম্পদ ধ্বংস করবা দূরের কথা, তুমি নিরীহ মানুষ হত্যা করবা দূরের কথা, তোমার অন্যায় কথার দ্বারা যদি অন্যজন কষ্ট পায়, তাহলে তুমি সত্যিকারের মুসলমান হতে পারো না। রাসূলের হাদিস বুঝে দেখলে একটু দয়া করে বলুন তো, যে ইসলামের নবী বলেন যার অন্যায় কথার দ্বারা অন্য লোকে কষ্ট পায় সেও সত্যিকারের মুসলমান হতে পারে না, এই নবীর মুসলমান উম্মতেরা সন্ত্রাসী হতে পারে, এই নবীর মুসলমান উম্মত সন্ত্রাসী হতে পারে। সে যদি মুসলমান পরিচয়ে কেউ, তবে যদি মুসলমান পরিচয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে, তাহলে সাব্যস্ত হবে সে সত্যিকারের মুসলমান, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের মতো মুসলমান। তবে যদি কোন নামদারি মুসলমান কোন সন্ত্রাসে ধরা পড়ে, এই নবীর সত্যিকারের উম্মত প্রমাণ হবে না মির্জাফরের মতো মুসলমান প্রমাণ হবে? সে মির্জাফরের মতো মুসলমান, নবী বলেন তুমি সত্যিকারের মুসলমান নও, বোমা মেরে মানুষ নিরীহ মানুষ হত্যা করবার দূরের কথা, তুমি সমাজের সম্পদ ধ্বংস করবার দূরের কথা, তোমার অন্যায় কথার দ্বারা যদি তোমার ভাই কষ্ট পায়, তুমি আমার সত্যিকারের উম্মত হতে পারো না, তুমি সঠিক মুসলমান হতে পারো। সুতরাং এই নবীর আদর্শ যে মুসলমানে সঠিকভাবে গ্রহণ করে, এই মুসলমান কোনদিন সন্ত্রাস দমনকারী ছাড়া সন্ত্রাস লালনকারী হতে পারে না। এবার মূল কথার দিকে ফিরে যায়, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম, মনে আছে কথা? তাহলে লা ইকরাহ ফিদ্দিন অর্থ কর্মফল দিতে দূর চলবে না, আর ধর্ম গ্রহণ করাইতে দূর চলবে না। হ্যাঁ, দূরে কাউকে ধর্মান্তরিত করা। এখানে যে প্রশ্ন আসে, তাহলে মোহাম্মদ রসুল্লাহ দল রসালে সত্যিকার যুদ্ধ কেন করলেন? জবাব কি? কাউকে জুড়ে মুসলমান বানাবার জন্য না সন্ত্রাস দমনের জন্য? সন্ত্রাস দমন। আবু জাহাল মক্কার সমস্ত সর্দারীদের সন্ত্রাসীদের সর্দার, 950 সন্ত্রাসী নিয়া অস্ত্র সজ্জিত হইয়া মদিনার কাছাকাছি চলে গেল হামলা করার জন্য। মক্কা থেকে মদিনা প্রায় 350 মাইল দূরে, মক্কা থেকে মদিনা প্রায় 350 মাইল দূরে চলে গেল মক্কার সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল 950 সন্ত্রাসীদেরকে অস্ত্র সজ্জিত করে সাথে নিয়ে মদিনার কাছাকাছি বদর অবস্থানে চলে গেল। আল্লাহ ফকরাবুল আলমিন রাসুলকে আদেশ দিলেন, এই সন্ত্রাসীরা 13 বৎসর পর্যন্ত সেখানে আপনাদের উপর আপনাদেরকে দুরূপ অত্যাচার করেছে, আপনারা মক্কা ছেড়ে দিয়ে জন্মস্থান ছেড়ে দিয়ে দেশান্তর হয়ে হিজরত করে মদিনায় এসেছেন, এখানেও চলে এসেছে হামলা করার জন্য, এই সন্ত্রাসকে আর বরদাস্ত করা যাবে না, এবার সন্ত্রাসের মোকাবেলায় বের হয়ে যান, সন্ত্রাস দমন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিরীহ নিরস্ত্র 313 জন মুসলমান নিয়া 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেল। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার দ্বিতীয় বৎসরের ঘটনা, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর 66টা যুদ্ধের প্রথম যুদ্ধ। 10 বৎসরে যে আল্লাহ রসুল 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন, এর প্রথম যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের চিত্রটা আপনার চোখের সামনে রাখুন। সন্ত্রাসীদের সর্দার আবু জাহাল মক্কার থেকে 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার কাছাকাছি রাসুল এই সমস্ত সন্ত্রাসীদের হামলার কারণে দেশান্তর হইয়া মদিনায় চলে গিয়েছি। আল্লাহ বলেন, আর সন্ত্রাস নীরবে সহ্য করা যাবে না, এবার সন্ত্রাসের মোকাবেলা করতে হবে, আপনি বের হয়ে যান তাদের মোকাবেলার জন্য। 313 জন নিরস্ত্র মুসলমান নিয়ে রকম বের হয়েছে। দুনু ভক্তের মোকাবেলা হল কোথায়? বদর মক্কায়। বলেন, সন্ত্রাসীদের হককে কতজন? খালি হাত না অস্ত্র সজ্জিত? আর মুহাম্মদ রাসূলুল্লাহর হককে কয়জন? 950 অস্ত্রধারীদের মোকাবেলায় 313 জন খালি হাতে আইসে সন্ত্রাস করার জন্য। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর যুদ্ধগুলিকে সন্ত্রাস বলতে পারবে কারা? ইতিহাসের জ্ঞানে নিরেট মূর্খ যারা। ইসলামের ইতিহাস সম্পর্কে মূর্খরা ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহর যুদ্ধকে আর কেউ কারো পক্ষে সন্ত্রাসী বলার অবকাশ না। 950 অস্ত্র সজ্জিতের মোকাবেলা করার জন্য খালি হাত 313 জন আসবে, এটার নাম সন্ত্রাস না সন্ত্রাস দমন? তাহলে সন্ত্রাস দমনের সাহস করলেন কিভাবে? আপনারা খালি হাত 313 জন, এরা অস্ত্র সজ্জিত 950, দমন করার সাহস করলেন কিভাবে? নিজের অস্ত্র বলে নয়, নিজের জনসংখ্যার কারণে নয়, নিজের অস্ত্রের কারণে নয়, আল্লাহ বলেছেন তোমরা দমন করার জন্য বের হয়ে যাও, আমি 5000 ফিরিস্তা পাঠাইয়া সন্ত্রাসীদের মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করব। কোরআনে নাই বলো না? কোরআনে উল্লেখ নাই, আল্লাহ বলেছেন 5000 ফিরিস্তা দিয়ে সাহায্য করব। তাহলে বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ বিজয়ী হয়েছিলেন অস্ত্রের বলে, বেশ গায়ের জুড়ে না আল্লাহর গায়ের মদদে? আল্লাহর গায়ের মদদ করলেন কেন? করলেন এই জন্য যে তুমি জানি তোমরা নিরীহ, তোমাদের সংখ্যা কম, তোমাদের অস্ত্র বলতে নাই, কাজেই সন্ত্রাসীদের মোকাবেলা তোমরা গায়ের জোরে করতে পারবে না, সন্ত্রাসকে তোমরা খালি হাতে দমন করতে পারবে না, আমি আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া গায়ের সাহায্য না করলে। এই জন্য দেড় হাজার বছরের পুরাতন কোরআনে আজও পর্যন্ত লেখা আছে আল্লাহ ফাকরাব্বুল আলামিন পাঁচ হাজার ফেরেশতা পাঠাইয়া এই নিরীহ তিনশো তেরো জন মুসলমানকে সাড়ে নয়শ অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের দমন করার জন্য আল্লাহ পাঁচ হাজার ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছিলেন। সুতরাং এই যুদ্ধক্ষেত্রে যদি আপনি সন্ত্রাসী বলতে চান তাহলে আপনি জ্ঞান পাপি ছাড়া আর কিছু হতে পারেন না। ছয়শ তৃতীয় যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলেন, এইরকম যুদ্ধগুলিকে সন্ত্রাসী হামলা বলা যায় না সন্ত্রাস দমন ব্যবস্থা? সন্ত্রাস দমন ব্যবস্থা। কাজেই সূরাতুল বাকারার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, কোন মুসলমানকে মুসলমান বানাবার জন্য বল প্রয়োগ করা যাবে না, এই সূরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের বিধানটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে লঙ্ঘন করলেন। কি বুঝলেন, সূরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বিধান দিলেন কোন মুসলমানকে ইসলাম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না, বদরের মাঠে আল্লাহ রাসূল এই বিধান লঙ্ঘন করলেন না? কিভাবে, এদেরকে মুসলমান বানাবার জন্য আসছিলেন না সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আসছিলেন? সুতরাং আল্লাহর কোরআনের বিধান সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ যথাযথভাবে পালন করেছিলেন। আল্লাহর রাসূল যেমনভাবে একটাও মুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার ব্যবস্থা গ্রহণ করেনি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নবীর সমস্ত উম্মতকে নির্দেশ দিয়ে বলেন লা ইকরাহ ফিদ্দীন, কিয়ামত পর্যন্ত একটা মুসলমান কোন একটি মুসলমানকে গায়ের জোরে ইসলাম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে না, হারাম করে দেওয়া। গেল সূরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। এবার সূরায়ে সূরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, আবার আসলো কিনা দিন, আলোচনার মূল প্রসঙ্গ মনে আছে? দিন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে। সূরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। সূরায়ে সূরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এখানে আল্লাহ দিন শব্দটা কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার। এখানে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য। আকিমুদ্দিনের অর্থ কর্মফল কায়েম করো নয়, আকিমুদ্দিনের অর্থ ধর্ম কায়েম করো নয়, এখানে আকিমুদ্দিনের অর্থ ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো। বুঝে থাকতে হবে, বলুন সূরা সূরা তেরো নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ কোন অর্থে ব্যবহার করছেন? ইসলামের আকীদা বিশ্বাস এ অটল থাকো। ইসলামের আকীদা বিশ্বাস দুই প্রকার, এক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় না, আরেক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় কিন্তু নির্ভেজাল মুসলমান হয়। শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য কিছু আকীদা বিশ্বাস লাগে, আর মুসলমানের মুসলমানিকে নির্ভেজাল করার জন্য আরো কিছু আকীদা বিশ্বাস লাগে। বুঝে থাকলে বলুন ইসলামের আকীদা বিশ্বাস কত প্রকার হইল? এক প্রকার আকীদার দ্বারা শুধু মুসলমান হয়, আর এক প্রকার আকীদার দ্বারা তার মুসলমানি নির্ভেজাল হয়, মুসলমানি নির্ভেজাল হয়। দুইটার দুইটা উদাহরণ। আমরা যে অনেকেই ছোটবেলায় বক্তব্যে পড়েছি উস্তাদের কাছে আমন্তু বিল্লাহি কামা আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ইনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাযিল করা আসমানি কিতাব বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি পরকাল বিশ্বাস করলাম, আমি ভালোমন্দ ভাগ্যতালিতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশ্বাস করলাম, আমি মরণের পর পুনর্জীবন লাভ করতে হবে বিশ্বাস করলাম। এই কথাগুলির কোন একটা কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে মুসলমান হতে পারবে না। কেউ যদি কয় আমি আল্লাহ বিশ্বাস করি, কেউ যদি কয় আমি রসুল বিশ্বাস করি, কেউ যদি কয় আমি পরকাল বিশ্বাস করি, বলেন মুসলমান থাকবে? ইসলামের কিছু আকীদা আছে এইগুলি ছাড়া মুসলমান হওয়া যায় না, যেমন আমার তো লিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, এইগুলি বিশ্বাস না করা পর্যন্ত মুসলমান হওয়া যায়। আমি এইগুলি বিশ্বাস করলাম মুসলমানের অন্তর্ভুক্ত, আমান তু বিল্লাহ বিশ্বাস করিয়া কিসের অন্তর্ভুক্ত হইলাম? মুসলমানের অন্তর্ভুক্ত। কিন্তু এখনো পরিষ্কার হবে না আমি নির্ভেজাল মুসলমান না ভেজাল মুসলমান, এখনো পরিষ্কার হবে। আরেক ধরনের আকীদা বিশ্বাস আছে ইসলামের, ওইগুলি তাকলে প্রমাণ হবে তুমি নির্ভেজাল মুসলমান। সুতরাং আমার মুসলমানিকে নির্ভেজাল প্রমাণ করার জন্য আরো বিশেষ ধরনের ইসলামের আকীদা বিশ্বাস যে আছে, সেই আকীদা বিশ্বাসগুলি কি? সেইগুলি হল আমি কোরআনের শিক্ষা, নবীর সহি হাদিসের দ্বারা যেভাবে বিশ্লেষিত সেইভাবে বিশ্বাস করব। আমি নবীর হাদিসের শিক্ষা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেভাবে গৃহীত সেইভাবে আমি বিশ্বাস করব। এই আদর্শ যদি আপনার থাকে ইসলামী আকীদা বিশ্বাসের বেলায়, তাইলে সাব্যস্ত হবে আপনি বেজাল মুসলমান নন, আপনি নির্বেজাল মুসলমান। আপনার কুরআন সুন্নার ব্যাখ্যা, কুরআন হাদিসের ব্যাখ্যা সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা গ্রহণ করেছেন, এই জন্য আপনি আহলে সুন্নাত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত, আপনি নির্বেজাল মুসলমান। এই কথাটাও অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আমি দুইটা উদাহরণ দিলে আশা করি সবার কাছে সহানুভূত হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা যারা যারা আমানতু বিল্লাহ বিশ্বাস করি আমরা মুসলমান কিনা? মুসলমান। কিন্তু আমার মুসলমানিতে বেদাল আছে কি নাই এখনো পরিষ্কার হইল। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মেরাজে গিয়েছিলেন তার ঘটনার বিবরণ দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র শ্রী আল্লাহ যিনি তার বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বলুন মেরাজের বিবরণ কোরআনের আয়াতে কোথা থেকে কোথা পর্যন্ত? কোথা থেকে কোথা পর্যন্ত? খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে সশরীরে সাত আসমানে উপরে গিয়েছিলেন, এই কথাটা কোরআনের কোন আয়াতে নাই। ভালো রকম বাইতুল মুকদ্দাস থেকে মেরাজের রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সশরীরে সাত আসমানের উপরে গিয়েছিলেন, কোরআনের কোন আয়াতে না। এখন যদি কোন লোক বলে আমি কোরআন বিশ্বাস করি মুসলমান হইল কিনা, কোরআন বিশ্বাস করি এক করে কি হইল? মুসলমান। কিন্তু কোরআনে তো আছে শুধু মহানবীর মেরাজ বাইতুল মুকদ্দাস পর্যন্ত, সাত আসমানের উপরে যে সশরীরে গেছিলেন সেটা তো কোরআনে নাই। এখন তোমার কোরআন, তোমার কোরআনের ব্যাখ্যা তুমি পাবে কোথায়? নবীর সহি হাদিসে উল্লেখ আছে সেখান থেকে সশরীরে সাত আসমানের উপর পর্যন্ত গিয়েছিলেন। সহি হাদিসকে নবীর সুন্নত বলা হয়, তুমি সুন্নতকেও সহি হাদিস বলা হয়। সুতরাং শুধু কোরআন মানি বললে মুসলমান হইলা, নবীর সুন্নত বা সহি হাদিসের দ্বারা বাকি যে কথাগুলি আছে সেইগুলিও যদি মানো তাইলে তুমি নির্ভেজাল মুসলমান। শুধু কোরআন মানি বললেই নির্ভেজাল মুসলমান হয় না, নর্মাল মুসলমান হয় মাত্র। নির্ভেজাল মুসলমান কোন সময় হবে? নবীর সুন্নতের দ্বারা সহি হাদিসের দ্বারা যে কথা প্রমাণিত ওইটাও যদি তুমি মানো তখন তুমি নির্ভেজাল হবে। আবার অনেক কথা কোরআনেও নাই নবীর সহি হাদিসেও নাই, কোরআনেও নাই নবীর সহি হাদিসেও নাই, অথচ আপনারা সকলে বিশ্বাস করেন। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবে? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে তো নাই, নবীর কোন হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। এই জন্য নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন, বলুন আপনারা যে কথা সুস্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে অথবা যে কথা সুস্পষ্টভাবে নবীর সহিহ হাদিসে উল্লেখ আছে এই কথার ফয়সলার জন্য পরামর্শ লাগে। তাহলে প্রথম খলিফা কাকে বানানো যায় এটা নিয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করেন নাই? পরামর্শ করলেন কেন? কোরআনে পরিষ্কার উল্লেখ থাকার কারণে, সহিহ হাদিসে উল্লেখ থাকার কারণে পরামর্শ লাগে। যেহেতু কোরআনে নাই হাদিসে নাই এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন। দীর্ঘ তিন দিনের পরামর্শে সমস্ত সাহাবায়ে কেরামের জমাত সিদ্ধান্ত করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তিম শয্যায় শায়িত থাকা অবস্থায় যে আবু বকরকে নমাজের ইমামতি দিয়েছিলেন সেই আবু বকরই সারা দেশের খেলাফতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম খলিফা হিসেবে যোগ্য আমরা সম্পন্ন করলাম। তাই আমরা নির্বেদাল মুসলমানেরা হযরত আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করি, কোরআনের দলিলের দ্বারা নয়, সুন্নাহ দলিলের দ্বারা নয়, জমাতে সাহাবার ফয়সলার দ্বারা, জমাতে সাহাবার দলিলের দ্বারা। এই জন্য যেই কথা কোরআনে নাই এই কথা যদি নবীর সুন্নাহ বা সহিহ হাদিসে পাই, আর যেই কথা নবীর সুন্নাহ নাই সেই কথা যদি সাহাবায়ে কেরামের জমাতে পাই সেইটাও আমি বিশ্বাস করি, তাহলে প্রমাণ হলো আমি নির্বেদাল মুসলমান। এইরকম মুসলমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর বেশি এই ব্যাপারটা আজকে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। ইসলামী আকিদা বিশ্বাস দুই প্রকার, এক প্রকার আকিদার দ্বারা শুধু মুসলমান হওয়া যায়, আর এক প্রকার আকিদার দ্বারা মুসলমানই নির্বেদাল প্রমাণ করা যায়। কোরআন বিশ্বাস করি বলে আমি মুসলমান হই, রসুলের শ্বশুর ঋদি মেরাজ বিশ্বাস করি মুসলমানকে নির্বেদাল প্রমাণ করা, আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করে আমার মুসলমানকে নির্বেদাল প্রমাণ করলাম, কোরআন বিশ্বাস করে মুসলমানই নির্বেদাল প্রমাণ করলাম, না মাত্র মুসলমান সাব্যস্ত হইলাম। এই কথাটা অনেকে বুঝে কোরআন বিশ্বাস করি আবার জমাতে সাহাবা বিশ্বাস করব কেন? কোরআনের একটি আয়াতে বলাই আবু বকর রসুলের প্রথম খলিফা হবেন, একমাত্র জমাতে সাহাবার দ্বারা সাব্যস্ত হয়েছে আবু বকর রসুলের প্রথম খলিফা হবেন। সুতরাং তুমি কোরআন বিশ্বাস করে মাত্র মুসলমান হয়েছ, আবু বকরকে রসুলের প্রথম খলিফা জমাতে সাহাবার সিদ্ধান্ত মতো বিশ্বাস করে তোমার মুসলমানকে নির্বেদাল প্রমাণ করতে হবে, তখন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত সাব্যস্ত হবে। এইরকম নির্বেদাল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, যারা নিজেদের মুসলমানকে এভাবে নির্বেদাল করবে না, যাদের আকিদা বিশ্বাসে ভেদাল থাকবে আল্লাহ রসুল এদেরকে জাহান্নামী মুসলমান বলছে। এবার যাই মূল কথার দিকে ফিরে যাই, সূরা সুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিন কায়েম কর। এখানে দিন শব্দটা আল্লাহ ইসলামের আকিদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য ব্যবহার করে। মূল আলোচনা স্মরণ আছে অনেকেরই স্মরণ নাই, আমার আলোচনা এই প্রসঙ্গে চলতেছে যে সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এই দীন শব্দের অর্থ কি? আমি বলতেছিলাম যে দীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, ওইগুলি না বুঝলে সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াত বুঝার কোন উপায়ই নাই। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য, সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য, সূরায়ে সূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য। এবার সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন আজকে বলতে কোন দিন? বিদায়ের ভাষণ। আর তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি বলেন দীন অর্থ ধর্ম, সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি অর্থ করেন আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আয়াতটা নাজিল হইল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন আগে? ৩ মাস আগে। অথচ ৯ দিন আগে আল্লাহ আরেক আয়াত নাজিল করে বলেন কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। এখন যদি সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতে বলেছেন তোমাদের দীন পরিপূর্ণ করে দিলাম, এখানে যদি দীন শব্দের অর্থ ধর্ম বলেন তাহলে অর্থ দাঁড়ায় নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে নয় দিন আগে যে আর একা একটা দিল, এটা ধর্মের ভিতরে রইল না বাইরে গেল? বুঝেন নাই ব্যাপারটা? আবার বলছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যদি দিন শব্দের অর্থ বলেন ধর্ম, তাহলে অর্থ দাঁড়ায় আমাদের নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিল। তাহলে নয় দিন আগে যে আল্লাহ আরেক আয়াত নাজিল করলেন, সেই আয়াত দিনের ভিতরে রইল না বাইরে আয়াত? তাহলে কোরআনের কোন আয়াত কি আমাদের ধর্মের বহির্ভূত আছে? আর যদি ভিতরে হইয়া থাকে, এই আয়াত না দিল এবার আগেই ধর্ম পরিপূর্ণ হইল কিভাবে? এই হইল প্রশ্ন। এখনো বুঝেন নাই? এখনো বুঝেন নাই? আবার বলছি, নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে আল্লাহ সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াত নাজিল করে বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যদি দিন শব্দের অর্থ ধর্ম বলেন, তাহলে অর্থ দাঁড়ায় আমাদের নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ বিদায় হওয়ার মাত্র নয় দিন আগে আল্লাহ আরো আয়াত নাজিল করেছেন। এখানে আয়াতের অর্থ ধর্ম অর্থ অর্থ গণ্য করলে তিন মাস আগেই ধর্ম পূর্ণ হয়ে গেল, অথচ আরো এগারো সপ্তাহ পরে আর এক আয়াত না দিল। ওই আয়াতকে যদি দিনের বাইরে বলেন, তাহলে কোরআনের আয়াত আমাদের ধর্মের বহির্ভূত সাব্যস্ত হয়, আর ওই আয়াতটাকে যদি ধর্মের অন্তর্ভুক্ত বলেন, তাহলে ধর্মের অন্তর্ভুক্ত আয়াত নাজিল হওয়ার আগেই ধর্ম পরিপূর্ণ হতে পারে না। প্রশ্ন থাকে, এই প্রশ্নের আর কোন মীমাংসা নাই। এই আয়াতে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেননি। সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ সূরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ আকীদা বিশ্বাস নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। নয় দিন আগে যে আয়াত নাজিল করব, এটা বিধানের আয়াত নয়, এটা ওয়াদের আয়াত। সমাধান বুঝতে পারছেন? প্রশ্নটা বারবার তিনবার বলেছি, প্রশ্ন পরিষ্কার ভাবে না বুঝলে সমাধান বোঝা সম্ভব নয়। তাহলে এবার বলুন তো, সূরা মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দিনকে দিন শব্দটা আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? বিধিবিধান, ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত আজকেই সমাপ্ত হইয়া গেল। আর কোনদিন ইসলামের বিধান সংক্রান্ত আয়াত নাজিল হবে না। আরো এগারো সপ্তাহ পরে যে আয়াত নাজিল হবে, সেটা ইসলামের বিধান সংক্রান্ত আয়াত নয়, সেটা ওয়াজ নসিহত সংক্রান্ত আয়াত। আমি বলেছিলাম তেলাবত্তিত আয়াতাংশের ব্যাখ্যায় তফসিরে আমাদের তিনটা পাতা বোঝা দরকার। এক নম্বর, আল্লাহ বলেন আল-ইয়াওমা, আজকে। এখানে আজকে বলতে কোন দিন? দশম হিজরি সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার আসরের সময় আরফার ময়দানে অবস্থানরত বিদায় হজের ভাষণের দিন। আর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ কি আকিদা বিশ্বাস নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। তাহলে মর্ম দাঁড়াইল মহানবীর বিদায় হজের ভাষণের দিন আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। এখন আর একটা জটিল প্রশ্ন, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর না বিদায় হওয়ার তিন মাস আগে? তিন মাস আগে। অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইমাম আবু হানিফা দুনিয়াতে আসে, ইমাম শাফি দুনিয়াতে আসে, ইমাম আবু হানিফা বলেন মুক্তাদিদের জন্য নামাজে সুরাকে রাত করতে হবে না। ইমাম শাফি বলেন সুরাতুল ফাতেহা পড়তেই হবে। প্রশ্ন জাগে, সুরায়ে ফাতেহা মুক্তাদিদের পড়তে হবে না অথবা পড়তেই হবে, ইসলামের বিধান না অন্য কিছুর বিধান? ইসলামের বিধান। ইসলামের বিধান ইমাম আবু হানিফার মুখে পূর্ণ হবে কেন? ইসলামের বিধান ইমাম শাফির মুখে পূর্ণ হবে কেন? ইসলামের বিধান তো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই পরিপূর্ণ হইয়া গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আজকে আপনি ইমাম আবু হানিফার দুনিয়াতে এসে বলবেন সূরা কেরাত করতে হবে না, ইমাম আবু হানিফার বিদায়ের পরে আজকে আপনি ইমাম শাফির দুনিয়াতে আসে বলবেন সূরা সুরাতুল ফাতিহা পড়তেই হবে, এই সমস্ত বিধান দেওয়ার অধিকার আপনারা পাইলেন কোথায়? প্রশ্ন আর একটা লাগেনি, একটা অ্যানাউন্স ভাই, কোন ভাই নাকি একটা গাড়ি ট্যাক্সি গাড়ি ড্রাইভার রেখা দিছে, পুলিশ কল করতেছে, আপনি যেভাবে হোক গাড়িটা মুভ করেন, গাড়ির নাম্বার হচ্ছে T51954HC। এখন এর প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইমাম আবু হানিফার যুগে, কি বলে, ইমাম শাফির যুগে, ইমাম মালিকের যুগে, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, তাবেঈনের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, নবী দুনিয়াতে থাকা অবস্থায়, নবী দুনিয়াতে থাকা অবস্থায় যদি ইসলামের সমস্ত বিধিবিধান পরিপূর্ণ হইয়া গিয়া থাকে, ইমাম আবু হানিফা দুনিয়াতে আসার পরে সুরা কেরাত মুক্তাদিদের পড়তে হবে না, এই বিধান দেওয়ার অধিকার পাইলেন কোথায়? ইমাম শাফি দুনিয়াতে আসার পরে মুক্তাদিরা সুরায়ে ফাতিহা পড়তেই হবে, এই বিধান দেওয়ার অধিকার পাইলেন কোথায়? প্রশ্ন এবার বুঝলেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কত দলিলের দ্বারা এবং কি কি, ওইগুলি মনে রাখতে হবে এবং বুঝতে হবে। ইসলামের বিধিবিধান চার দলিলের দ্বারা প্রমাণিত হয়। ইসলামের বিধিবিধান কত দলিলের দ্বারা প্রমাণিত হয়? চার দলিল, সিরিয়াল বাই সিরিয়াল চার দলিল, মেলো মেলো না। এক নম্বর দলিল, ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার এক নম্বর দলিল হইল আল্লাহর কিতাব কুরআন। ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য দুই নম্বর দলিল হইল রাসুলের সুন্নত হাদিস। তিন নম্বর চার নম্বরে পরে যাবে। প্রথম দুইটা দলিলের নাম কুরআন এবং হাদিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হেকমতের কারণে, বিভিন্ন রহস্যের কারণে, মানুষের জীবনের অনেক উপকারিতার কারণে অনেক ব্যাপার আছে তোমাদের জন্য উপকারী, কিন্তু তোমরা বুঝবে না, বুঝে না অথচ করতে হয়, এরকম অনেক ব্যাপার আছে। এই সমস্ত রহস্যজনক কারণে, কৌশলগত কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান পরিষ্কার ভাষায় কোরআনে তো বলেননি, পরিষ্কার ভাষায় হাদিসে বলতেও রসুলকে আদেশ করেননি। অনেক বিধান আল্লাহ কোরআনেও পরিষ্কার ভাষায় বলেন নাই, রসুল হাদিসে বলেন। যেমন একটা উদাহরণ দিই, খুব সহজ একটা উদাহরণ, কোরআনে এবং হাদিসে কিছু বিধান আছে আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন, আর কিছু বিষয় আছে পরিষ্কারভাবে বলেনি, অস্পষ্ট। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে মুসলমানেরা রোজা রাখা ফরজ হবে এর নাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন শাহরু রামাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ এইটার মাসের নামটা কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ ইচ্ছাকৃতভাবে এই দিনের সংখ্যাটা রেখেছেন অস্পষ্ট। আল্লাহ বলেন গণা বাসা কতক দিন, গণা বাসা বলতে উনত্রিশ বুঝায় না, আঠাইশ বুঝায় না, ত্রিশ বুঝায় না, একত্রিশ বুঝায় না, অস্পষ্ট। রোজার দিনের সংখ্যাটা কোরআনে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন না অস্পষ্ট রেখেছ? কোন বিষয়ে অস্পষ্ট রাখলে বুঝতে সুবিধা হয় না সুস্পষ্ট বললে বুঝতে সুবিধা হয়? তাহলে মাসের নাম সুস্পষ্ট বলে দিলেন আমরা বুঝতে সুবিধা হইল, দিনের সংখ্যাটা অস্পষ্ট রাখলেন কেন? আমাদের জন্য এই সুবিধাটা আল্লাহ মাদ দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিতেন রমজান মাসে রোজা রাখতে হবে তোমাদের ত্রিশ দিন, তাহলে যেই বছর রমজান মাসের ২৯ তারিখে ঈদের চাঁদ দেখা যাইত সেই বছর ঈদের দিনে রোজা রেখে তোমাদের ত্রিশের সংখ্যা পূরণ করত। কথা বুঝে আসছে কিনা? তাহলে এখানে সুস্পষ্ট বলার দরকার ছিল না অস্পষ্ট রাখারই দরকার ছিল? এইরকম বিভিন্ন কারণে অনেক বিধিবিধান ইসলামের আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখে দিয়েছেন, অনেক ইসলামের বিধিবিধান রসুল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন। এই অস্পষ্ট বিধানগুলির সুস্পষ্ট সমাধান তোমরা পাবে কোথায়? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলে আয়াতের ব্যাখ্যায় তফসিরে কবিরে লেখা আছে আল্লাহ আতিউল্লাহ বলে কুরআনকে ইসলামী শরীয়তের এক নম্বর দলিল সাব্যস্ত করেছেন, আতিউর রাসুল বলে আল্লাহ রাসুলের হাদিসকে ইসলামী শরীয়তের দুই নম্বর দলিল সাব্যস্ত করেছেন, উলিল আমরি মিনকুম বলে আল্লাহ উম্মতের ইজমা বা ঐক্যমতকে কোন আমল প্রমাণ হওয়ার জন্য তিন নম্বর দলিল সাব্যস্ত করেছেন, ফাইন তানাজাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের পিয়াসকে ইসলামী শরীয়তের চার নম্বর দলিল সাব্যস্ত করেছেন। এবার বলুন তো ইসলামী শরীয়তের দলিল কটা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ইজমা, চার নম্বর ইজমা। ইজমা দলিল হইল কোন দলিলের দ্বারা? কোরআনের আয়াতের দ্বারা। মুস্তাহিদগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল হইল কোন দলিলের দ্বারা? কোরআনের আয়াতের দ্বারা। কথা পরিষ্কার বুঝলেন? ইজমা ইসলামী শরীয়তের দলিল হইল কোরআনের আয়াতের দলিল দ্বারা, মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল হইল কোরআনের আয়াতের দলিল দ্বারা। কোরআনের আয়াতে কেন আল্লাহ মুস্তাহিদগণকে কিয়াস ক্রিয়া সমাধান বাইর করার ফেসিলিটি দিলেন? কারণ আল্লাহ বিভিন্ন হেকমতের কারণে তোমাদের অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলে দিনি, নবীকেও হাদিসে সুস্পষ্টভাবে বলতে দেননি, ওইগুলির সুস্পষ্ট সমাধান পাওয়ার জন্য তোমরা মুস্তাহিদ ইমামগণকে অনুসরণ করবা, তারা বিশ্লেষণ করে যে সমাধান দিবেন ওই সমাধানই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমাধান। এখন মুস্তাহিদ ইমামরা যদি অনুমান ইজার সমাধান বাইর করতে গিয়া সমস্ত মুস্তাহিদ ইমামগণ যদি একমত হতে পারেন এটা পড়বে ইজমার অন্তর্ভুক্ত, আর যদি তাদের মধ্যে দ্বিমত হইয়া যায় তাহলে কোন মত কোন মতে সওয়াব আছে আর কোন মতে গুনাহ নাই। এই ব্যাপারে সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে রসুলের সহিহ হাদিসে উল্লেখ আছে মুস্তাহিদ ইমামগণ ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে দ্বিমত হইয়া যায় কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। গায়ে সহিহ হাদিস না সহিহ হাদিস? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে, তিরমিজি শরীফেও সহি সনদে বর্ণিত, বুখারী শরীফেও সহি সনদে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন মুস্তাহিদ ইমামগণ ওই সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান বের করবেন যে সমস্ত বিষয় সুস্পষ্টভাবে কোরআনে বলা হয়নি, সুস্পষ্টভাবে হাদিসে বলা হয়নি। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের নির্দেশ ক্রমে মুস্তাহিদ ইমামগণ সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে দ্বিমত হয়ে যায় রাসূল বলেন ই মতেও সওয়াব আছে ওই মতেও সওয়াব আছে, কোন মতে গুনাহ নাই। নামাজে মুক্তাদিদের সূরা কেরাত পড়তে হবে কিনা বিষয়টা অস্পষ্ট রাখা হয়েছে। এবার মুস্তাহিদ ইমামগণ এসে তার সুস্পষ্ট সমাধান বের করতে গিয়ে ইমাম আবু হানিফা বলেন সুরাতুল ফাতেহাও পড়তে হবে না, অন্য সুরাও পড়তে হবে। ইমাম শাফি বলেন অন্য সুরা পড়তে হবে না, কিন্তু সুরাতুল ফাতেহা পড়তে হবে। দুইজন একমত। এবার বলুন তো কোন মতটা ফলো করলে গুনাহ হবে? বুখারী শরীফের হাদিস মতে কোন মতটা ফলো করলে গুনাহ হবে? না দুটোটা নেই সব। আজকে বুঝলেন কিনা যে কোনো মজহাব ফলো করলে যে সব হয় এটা কোন দলিলের দ্বারা প্রমাণ হইল? কুরআন শরীফের সুরায় নিসার 59 নম্বর আয়াত এবং সহি বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের সহি হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে যে মুস্তাহিদ ইমামগণ যে সমস্ত বিষয়ের কুরআন হাদিসের অস্পষ্ট বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে সন্ধান করেন, এদের মধ্যে দ্বিমত হইলে উভয় মতেই সব আছে, কোনো মতেই নানা। কিন্তু কেউ যদি নিজে মুস্তাহিদ না হয় আর মুস্তাহিদের ফয়সালাও মানে না, পরিষ্কার ভাষায় কোরআন বিরোধী, কারণ কোরআনের আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না তারা, যারা জানে তাদেরকে ফলো করো। কি বলছেন আল্লাহ আয়াতে? যারা জানো না তারা, যারা জানে তাদেরকে ফলো করো। সুরাতের আর পড়তে হবে কিনা হবে না আমি জানি না। ইমাম আবু হানিফা যা জানেন তিনি একটা বিশ্লেষণ বের করেছেন, ইমাম শাফি জানেন তিনি একটা বের করেছেন, আমি যেহেতু জানি না হয়তো ইমাম আবু হানিফাকে আমার ফলো করতেই হবে আর না হয় ইমাম শাফিকে আমার ফলো করতেই হবে। আমি নিজেও জানি না, কোন মজহাবেও ফলো করলাম না, এমত অবস্থায় আমি যদি পড়ি তবুও আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন দলিলে পড়লা, যদি না পড়ি তবু আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন দলিলে সারলা। হানাফি মজার মতে যারা পড়ে না এরা বলবে ইমাম আবু হানিফার ব্যাখ্যা মতে ফরসি না, শাফি মজার মতে যারা পড়ে এরা বলবে ইমাম শাফির ব্যাখ্যা মতো ফরসি, যারা হানাফি মজাব মানে না শাফি মজাব মানে না, পড়লেও জবাব দিতে হবে কোন দলিলে পড়ছো আর না পড়লেও জবাব দিতে হবে কোন দলিলে সারছো। কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। শুধু ধরেন একটা কথার কথা, আপনাদের এই শহরে মাত্র 4 জন ডাক্তার আছে, সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার 4 জন। এই 4 জন ডাক্তার কোন এক রোগীর চিকিৎসা করতে গিয়া কোন ঔষধ দিবে এই ব্যাপারে দ্বিমত তত হইতে পারে না, ডাক্তারদের মধ্যে কোন দ্বিমত হয় না। সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারদের মধ্যে একই রোগীর প্রেসক্রিপশন দিতে গিয়া যদি দ্বিমত হয় তাহলে এতে সরকারের আইনে কোনো মতেই অপরাধ হয় না, ঠিক আছে না কথা? কিন্তু আপনি কোন একজন ডাক্তারকে ফলো করলেন না, নিজে ইচ্ছা মতো ঔষধ খাইলেন, আপনি ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যাপসুল খাইলেও অপরাধ, ইঞ্জেকশন লইলেও অপরাধ, অপারেশন করলেও অপরাধ, কারণ তুমি কারে ফলো করলো। আর যদি প্রথম ডাক্তারের অনুসরণ করে আপনি ট্যাবলেট খান তবু অপরাধ নাই, দ্বিতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ক্যাপসুল খান তবু অপরাধ নাই, তৃতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ইঞ্জেকশন নেন তবু অপরাধ নাই, চতুর্থ ডাক্তারের অনুসরণ করে যদি অপারেশন করেন তবু অপরাধ নাই। কেন? সরকার যদি জিজ্ঞেস করে তুমি কার কথায় অপারেশন করেছ বলবেন 4 নম্বর ডাক্তারের কথায়। একজন ডাক্তারকে ফলো করলেন না, মন গড়াভাবে অপারেশন করলে অপরাধ, মন গড়াভাবে ইঞ্জেকশন নিলে অপরাধ, মন গড়াভাবে ক্যাপসুল খাইলে অপরাধ, মন গড়াভাবে ট্যাবলেট খাইলে অপরাধ। ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়ে যে সুস্পষ্ট সমাধান ইমাম আবু হানিফা দিয়েছেন যেটা, এইটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই, ইমাম শাফি দিয়েছেন যেটা সেটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই, ইমাম মালিক দিয়েছেন যেটা সেটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই, ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন যেটা সেটা মানলেও কোনো অপরাধ নাই। না মানো শাফি মোদাব, না মানো হানাফি মোদাব, না মানো মালিকি মোদাব, না মানো হাম্বলি মোদাব, মন গড়া মতে যে আমল করবা সেটা পারে অপরাধী হইয়া আল্লাহর দরবারে আসামির কাঠ গড়া দাঁড়াইতে হবে। এবার বলুন ইসলামী শরীয়তের দলিল কতটা? এই সাই দলিল ইমাম আবু হানিফার যুগে দেওয়া হয়েছে না নবীর বিদায় হজের বাসনের আগেই দেওয়া হয়েছে? হ্যাঁ, কোরআনও মহানবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই কোরআনের বিধান সংক্রান্ত আয়াতগুলি নাজিল করে দেওয়া হয়েছে, বিধান সংক্রান্ত হাদিসগুলিও নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই দিয়ে দেওয়া হয়েছে, ইজমা সমর্থনকারী আয়াত এবং হাদিসগুলিও নবীর বিদায় হেদনের বাসনের আগেই দিয়ে দেওয়া হয়েছে, কিয়াস সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলিও নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ আজকে আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের বিধিবিধান প্রমাণ হওয়ার জন্য চার প্রকার দলিল দিয়া মহানবীর বিদায় হদের ভাষণের দিনেই সমাপ্ত করে দিলাম। তিনটা কথা পরিষ্কার হইল নাকি না? এবার দেখেন আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমাদের তিনটা কথা বোঝার ছিল বলেছিলাম শুরুতেই, এক নম্বর আজকে বলতে কোন দিন বুঝায়? মহানবীর বিদায় হদের ভাষণের দিন বুঝায়। আর দিন বলতে কি বুঝায়? এই আয়াতে ইসলামের বিধি বিধান বুঝায়। পরিপূর্ণ বলতে কি বুঝায়? সাইদ দলিলের দ্বারা সাব্যস্ত বুঝায়। পরিপূর্ণ করে দিলাম মানে সাইদ দলিলের দ্বারা সাব্যস্ত করে দিলাম। ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত হয়তো কোরআনের দলিল দ্বারা প্রমাণিত হবে, আর না হয় হাদিস দ্বারা প্রমাণিত হবে, আর না হয় ইজমার দ্বারা প্রমাণিত হবে, আর না হয় মুস্তাহিদ কিয়াল ইমামগণের কিয়াল দ্বারা প্রমাণিত হবে। এই চারটা দলিল আজকেই মহানবীর বিদায় হজের ভাষণের দিনেই এই চার দলিল পরিপূর্ণ করে দিলাম। এই হল আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা। এবার বুঝে থাকলে বলুন তো, আয়াতের তফসীর না বুঝলে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর কোনো কিছুই বুঝে আসবে? আজকে বলতে কোন দিন বুঝায়? তফসীর ছাড়া বুঝে আসবে না। দিন বলতে কি বুঝায়? তফসীর ছাড়া বুঝে আসবে না। পরিপূর্ণ বলতে কি কি বুঝায়? তফসীর ছাড়া বুঝে আসবে না। এই জন্য পবিত্র কোরআন তফসীর ছাড়া বুঝার কোনো উপায় নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানা কা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফা ইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে যদি আল্লাহর কাছ থেকে কোরআনের তফসির শিখতে হয় তাহলে এবার বলুন আমরা কে কে উস্তাদের কাছ থেকে তফসির না শিখলে কোরআন বুঝতে পারবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কোরআনের তফসীর বুঝার মাধ্যমে কোরআনি জীবন গঠন করার, নবীর হাদিসের জীবন গঠন করার, ইজমা এবং কিয়াসের দ্বারা যা প্রমাণিত সেই অনুপাতে জীবন গঠন করে আমরা দুনিয়া আখেরাতে আমাদের জীবনকে সফল করার সৌভাগ্য আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ওয়াচ্চিতে কোন বই দেন?